হুদুদ তাইরে সিদরা হুজুর জানতে হে হুদুদ তাইরে সিদরা হুজুর জানতে হে কাহাঁ হে আয়ে হুজুর জানতে হে পাঁচ কে সিদরা পে রোহ আমি ইয়ে কেহনে লাগে পাঁচ কে সিদরা পে রোহ আমি ইয়ে কেহনে হুজুর জানতে হে গর তুম না সুনোগে তো মেরি কন সুনেগা গর তুম না করোগে তো করম কন করেগা সরকার বুলালে তো বড়ি বাত নহীঁ হ্যায় হুদুদ তাইরে সিদরা হুজুর জানতে হে রোজে হাশর শফাআত করেগে গুলাম সমঝতা হ্যাঁ মোহাম্মত আর আকীদত কে সাথ ঝুম কর কহে হর এক গুলাম।